আল্লাহ ছাড়া নাই ভরসা, শোন মুজাহিদ সেনা, আল্লাহ ছাড়া নাই ভরসা, আল্লাহ ছাড়া নাই ভরসা, শোন মুজাহিদ সেনা, আল্লাহ ছাড়া নাই ভরসা। আল্লাহ হলেন রাজার রাজা, দিন দুনিয়ার বাদশার বাদশা, আল্লাহ হলেন রাজার রাজা, দিন দুনিয়ার বাদশার বাদশা, তিনি জীবন তিনি মরণ, তিনি জীবন তিনি মরণ, সুখ দুঃখে ভরসা, আল্লাহ ছাড়া নাই ভরসা, আল্লাহ ছাড়া নাই ভরসা, শোন মুজাহিদ সেনা, আল্লাহ ছাড়া নাই ভরসা। আল্লাহ পাকের হুকুম মেনে মজলুমানের মুক্তি দানে, আল্লাহ পাকের হুকুম মেনে মজলুমানের মুক্তি দানে, রণাঙ্গনে চলো আজি, রণাঙ্গনে চলো আজি, বাতিলকে ভয় করো না, আল্লাহ ছাড়া নাই ভরসা, আল্লাহ ছাড়া নাই ভরসা, শোন মুজাহিদ সেনা, আল্লাহ ছাড়া নাই ভরসা, আল্লাহ ছাড়া নাই ভরসা, শোন মুজাহিদ সেনা, আল্লাহ ছাড়া নেই ভরসা।